আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله سبحانه وتعالى দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মদিনা মনোবরার জমিনে এই দাল্লা ক্যাম্প জামে মসজিদে ফাহাদ ক্যাম্প জামে মসজিদে আজকের মদিনা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত এই দিনই মজলিসে উপস্থিত অত্র দাওয়া সেন্টারের মহতারাম প্রধান পরিচালক আমাদের সকলের সম্মানিত শায়খ, সকলের পরিচিত শায়খ হাফেজ জাহিদুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ, আরও অনেক সম্মানিত শায়খেরা উপস্থিত আছেন আজকের এই মজলিসে এবং এই এলাকায় বসবাসরত আমাদের নিজেদের দেশের যারা আমাদের অর্থের, আমাদের তালিকা শক্তির যোগানদাতা, যারা আমাদের দেশকে সুন্দর করার জন্য, আমাদের দেশের অর্থনীতির চাকা ঘুরানোর জন্য যারা নিজেদের পরিবার পরিজন দেশে রেখে এখানে এসে অত্যন্ত পরিশ্রম করে আমাদের দেশকে উন্নতির পথে, সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন, সে সকল আমার সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এইরকম একটি মজলিসে, এই মদিনা মুনাওয়ারার মতো ফজিলতময় বরকতময় জমিনে বসে আজকের এই আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য রাব্বুল আলমিনের শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের বিরাট সৌভাগ্যের ব্যাপার যে মানুষ বিদেশে গিয়ে বিভিন্ন জায়গায় টাকা পয়সা রুজি করে, ইনকাম করে, কিন্তু মদিনা মুনাওয়ারার মতো বরকতময় জায়গা সবাই পায় না। আপনাদের এটা বিরাট একটি সৌভাগ্যের ব্যাপার যে এক কাজে দুই কাজ। আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, এক কামে দুই কাম, দান গাড়ে ছয় আম। এটা বুঝতে পারছেন যে এটা নোয়াখালী অঞ্চলের প্রভাব বাক্য, মানে আমের দিন আসছে, আমের দিন যে সময় আসে ইরিদানও সেই সময় আসে, একসাথে আসে। তো এখন ধানের কাজ নিয়ে ব্যস্ত, এখন আম যে পাকতেছে আম যে খাবে সময় পাচ্ছে না, এদিকে আম খাইতে গেলে ধান শুকানো হয় না, ধান শুকাইতে গেলে আম খাওয়া হয় না। তো এখন একসাথে দুই কাজ করতে হবে, ধানও শুকাইতে হবে আমও খাইতে হবে। তো পা দিয়ে ধানের কাজ চলতেছে আর হাত দিয়ে মুখ দিয়ে আমের কাজ চলতেছে, তা একসাথে দুই কাজ চলতেছে, ধানের ধান শুকানোর কাজ, ধান লওয়ার কাজও চলতেছে, আবার আম খাওয়ার কাজও চলতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা মদিনা মুনাওয়ারা এসে একসাথে আলহামদুলিল্লাহ রিজিক অন্বেষণের জন্য, জীবন জীবিকা পরিচালনার জন্য চাকরি করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, খেদমত করতেছেন, পাশাপাশি মদিনা মুনাওয়ারার মতো বরকতময় জায়গায়, ফজিলতময় জায়গায় অবস্থান করতেছেন। মদিনা মুনাওয়ারা হইল সুন্নতের রাজধানী, তো এই রাজধানীর মতো জায়গায় আলহামদুলিল্লাহ আপনারা থাকার সৌভাগ্য দিয়েছেন আল্লাহ পাক, এবং আপনাদের সাথে আমাকেও আজকে মিলিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও একটু আল্লাহ পাকের শোকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আলহামদুলিল্লাহ যে সকল ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন তারা শুধু টাকা ইনকাম করেন, কিন্তু এরকম দিনী মাহফিল, দিনী মজলিসের তারা সুযোগ সুবিধা পান না, এরকম মজলিসে বসার সুযোগ পান না। পৃথিবীর অনেক দেশ আছে, কিন্তু এখানে আসার কারণে আলহামদুলিল্লাহ আমাদের বড় বড় শায়েখরা আপনাদেরকে প্রতি মাসে বিভিন্ন সময়ে এই দিনী হালাকাগুলো করতেছেন, দিন শিখার সৌভাগ্য অর্জন করতেছেন, এবং দুনিয়াও হচ্ছে আখেরাতও হচ্ছে। মানে আল্লাহ পাক আমাদের ওই দোয়াকে কবুল করছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও হাসানা দান করুন আখেরাতেও হাসানা দিন। তো দুনিয়ার হাসানার জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলো চলতেছে, আবার আখেরাতের হাসানার জন্য কিন্তু পাশাপাশি আপনারা দাওয়াত পাচ্ছেন, হালাকা পাচ্ছেন, দিনই মাসজিদ পাচ্ছেন, দুই কাজ একসাথে চলতেছে, দুনিয়ার কাজও চলতেছে আখেরাতও চলতেছে। এটা আরেক বিরাট নিয়ামতের ব্যাপার। এখন আরেকটা কাজ বাকি আছে, দুনিয়া আখেরাত দুইটার সাথে পরে লাস্টের অংশ কি, ওয়াকিনা আযাবান্নার। দুনিয়ার হাসানাও পাইতেছেন আখেরাতের হাসানাও আলহামদুলিল্লাহ পাচ্ছেন, এখন যেটা করতে হবে ওয়াকিনা আযাবান্নার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। জাহান্নামের আগুন থেকে কি খালি নিজে বাঁচবেন, এ কথা বলেন না দেখি, কাকে কাকে বাঁচাতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন, হে মুমিনগণ, কু আনফুসাকুম, প্রথমে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আপনারা এখান থেকে সহি দিন শিখবেন, সহি আকীদা শিখবেন, সহি আমল শিখবেন। আপনারা আছেন রাজধানীতে, রাজধানীতে মানুষ, আমরা রাজধানীতে যারা থাকি, ঢাকায় যারা থাকি, তারা পত্রিকা পাই যায় রাতের ১২টায়। আর বাংলাদেশের আপনার ওই যে সেন্ট মার্টিন দ্বীপে অনেক জায়গায় পত্রিকা, আজকের পত্রিকা কালকে যায়, মানে ১২ তারিখের পত্রিকা পায় ১৩ তারিখে, ১৩ তারিখের পত্রিকা পায় ১৪ তারিখে। তা আপনারা আছেন রাজধানীতে, রাজধানী থেকে সহি এলেম শিখবেন, সহি দিন শিখবেন, সহি আমল শিখবেন। পাশাপাশি আপনারা রাজধানী থেকে সাপ্লাই করতে হবে, কোথায় সাপ্লাই করবেন? ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার সাথে সাথে আপনার আমার আহলকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাদের কাছে দাওয়াতের কাজ করতে হবে। আহাল বলতে, ছোট আহাল বলতে শুধু স্ত্রী ছেলে মেয়েরা, কিন্তু বড় আহাল বলতে পুরা বাংলাদেশের, বাংলা ভাষাভাষী যত মুসলিম ভাই বোন আছেন তারা সবাই আমরা আহাল, সবাই আমার আহাল। পর্যায়ক্রমে আস্তে আস্তে আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আস্তে আস্তে আমার পুরা দেশ, সারা দুনিয়ার সকল ভাই বোনেরা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবে এই কাজটা আমাদেরকে করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনাদের বিশাল ভূমিকা, কারণ আপনারা সুন্নতের রাজধানীতে অবস্থান করেন, যেখান থেকে বাদাল ইসলাম ও গরিবান, যেখান থেকে অল্প সংখ্যক লোক সংখ্যা নিয়ে যেখান থেকে ইসলাম সারা দুনিয়াতে ছড়িয়েছে সেই মদিনা মোনাব্বারার মতো জায়গায় আপনারা অবস্থান করেন। আজও আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেক জায়গায় অনেক সুন্নত বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু মদিনা থেকে সুন্নত বিলুপ্ত হয় নাই। সুবহানাল্লাহ, এটা মদিনাতে আসলেই যায় যে কারো একটু চোখ কান খোলা আছে দেখলেই বুঝতে পারবে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এক এক অঞ্চলে এক এক সুন্নত হারিয়ে গেছে, কিন্তু মদিনা মুনাওয়ারা থেকে কোনো সুন্নত হারায় নাই। সুবহানাল্লাহ, মদিনা মুনাওয়ারায় যদি আপনি সালাত আদায় করেন দেখবেন মদিনা মুনাওয়ারার সালাত, মসজিদে নববীর সালাত আর অন্যান্য মসজিদের সালাতের মধ্যে বেশ কম আছে, আছে কি নাই? মসজিদে নববীর সালাতের মধ্যে দেখেন সূরা আল ফাতিহা তেলাওয়াত করার পরে ইমাম সাহেব কতক্ষণ ধরে চুপ করে থাকেন, থাকেন না? দেখছেন না? যাতে মুসল্লিরাও আরেকবার সূরা আল ফাতিহা পড়তে পারে এরকম সুযোগ পায়, এই সুন্নত বাংলাদেশে কোন মসজিদে দেখছেন? বরং আমরা এর উল্টা সুন্নত দেখছি বাংলাদেশে, আপনারা দেখছেন কিনা জানি না। আমাদের দেশে এখন অনেক মসজিদে কিছু ভাই ওয়ালা দোয়াল্লিনের পরে আমিন একটু আওয়াজ করে বলে, তো এই বলার কারণে আমাদের অনেক সম্মানিত ইমাম সাহেবেরা তো বিভিন্ন পলিসি বিভিন্ন গবেষণা করেন, রিসার্চ করেন প্রতিদিন এটা কেমনে বন্ধ করা যায়। তো একটা নতুন গবেষণা বের হয়েছে, সেটা হলো যে ইমাম সাহেব কি করেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আলাম তারা কাইফা ফাআলা বিরাব্বিকা বিআসহাবিল ফিল, মানে মাঝখানে আর থামবে না, থামলে মুসল্লিরা আমিন বলার সুযোগ পাই যায়, যাতে এই সুযোগটা না পায়। এই এই আমি আমার আমি যে মসজিদে ইমামতি করি তার এই দুই তিন মসজিদ পরেই এই এক মসজিদে ইমাম সাহেব এইভাবে কেরাত পড়ে মাগরিবে আশায় ফজরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, মাঝখানে আর থামেন না। তো মুসল্লিরা জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি থামেন না কেন, কয় মাঝখানে থামলে কিছু লোক আছে জোরে আমিন বলি ফেলে, আমিন বলার সুযোগ দেওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহ আকবার, দেখেন আলহামদুলিল্লাহ মদিনা মুনাব্বারায় মসজিদে নববীতে আমিন বলার সুযোগ তো পায় পায়, আমিন বলার পরে সূরা আল ফাতিহাও একবার পড়ার মতো সুযোগও পায়। সুবহানাল্লাহ, তাহলে দেখেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সুন্নত বিলুপ্ত হতে পারে কিন্তু মদিনা থেকে সুন্নত বিলুপ্ত হয় নাই। মদিনা মুনাব্বারায় কত ধীরস্থির ভাবে সালাত আদায় করা হয়, সালাত গুলো কত ধীরস্থির ভাবে, রুকুতে গিয়ে দীর্ঘ সময়, দাঁড়ানোর পরে দীর্ঘ সময়, দুই সেজদার মাঝখানে দীর্ঘ সময়, এই যে সালাতের সুন্নত গুলো আলহামদুলিল্লাহ, আমিন বলার সুন্নত, রাফলিয়া দাইনের সুন্নত, তারপর আরো অনেক সুন্নত আলহামদুলিল্লাহ যেগুলো বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর হারিয়ে গেছে কিন্তু এখান থেকে হারায় নাই। তাহলে যে জায়গায় সুন্নত জীবিত, সুন্নত জীবন্ত, সে জীবন্ত সুন্নতের জায়গায় আপনারা অবস্থান করতেছেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনাদের হক আপনাদের অধিকার অন্য এলাকায় যারা আছেন তাদের থেকে অনেক গুণ বেশি। এই জন্য আপনারা বেশি বেশি দেশে এলাকায় দাওয়াতের কাজ করবেন, বিশেষ করে সুন্নতের দাওয়াত দিবেন, সুন্নতের দাওয়াত। আমি আজকে সংক্ষেপে কথা বলবো শুধু সুন্নতের উপরেই, সুন্নতের দাওয়াতটা একটু বেশি করে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার সময় কয়টা জিনিস রেখে গেছেন আমাদের জন্য, মাশাআল্লাহ সবাই জানে, দেখছেন মদিনা থাকার কারণে সবাই জানে। আর ঢাকাতে জিজ্ঞাসা করলে অনেক মসজিদে 1000 মুসল্লি, আমার তো উত্তর 11 নম্বর সেক্টরে 10-12 হাজার মুসল্লি থাকেন জুমায়, অনেক বিষয় জিজ্ঞাসা করলে একজনও বলতে পারে না। আলহামদুলিল্লাহ আপনারা সবাই বলছেন যে রাসূল কয়টা জিনিস রেখে গেছেন, তারা তৌফিকুম আমরাইন আমি তোমাদের নিকট রেখে যাচ্ছি দুটি জিনিস, এই দুটি জিনিসকে যদি শক্ত করে মজবুত করে দৃঢ়ভাবে ধরে রাখো, লান তাদিল্লু, লান ব্যবহার করা ভবিষ্যতের জন্য, লান তাদিল্লু কখনো তোমরা গোমরা হবে না। সুবহানাল্লাহ, কি কি জিনিস, কিতাব আল্লাহ, এক নম্বরটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, দ্বিতীয়টা হলো ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, তার নবীর সুন্না। সুবহানাল্লাহ, তার নবীর সুন্না, আল্লাহর নবীর সুন্না, সুন্না রেখে গেছেন, কিতাব কিতাবুল্লাহ রেখে গেছেন, আর সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন। তাহলে তৃতীয় আর কাকে রেখে যাওয়ার কথা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। তাহলে যেই জিনিস কিতাবে আছে, আল্লাহর কিতাবে আছে, যেই জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায় আছে, এই দুই জিনিস যদি কেউ ধারণ করে সে গোমরাহির মধ্যে নাই। এই দুই জিনিসের বাহিরে যদি কেউ আমল করে তাহলে সে গোমরাহির মধ্যে আছে। অথচ আমাদের সমাজে উল্টা হয়ে গেছে, কিতাব আর সুন্নতের মধ্যে আছে এগুলো আমল করলে বলে যে ফেতনা, আর কিতাব আর সুন্নতে নাই সেগুলো আমল করলে মানুষ বলে যে এগুলা বিভিন্ন তরিকার সবক, আল্লাহর ওলি হওয়ার মাধ্যম। মানে আমাদের দেশে ওলি হইতে হইলে কিন্তু বিভিন্ন তরিকা ধরতে হয়, ধরতে হয় না? কয় তরিকা আছে বাংলাদেশে? মাশাআল্লাহ, সবাই দেখি জানে এখানে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে 126টি তরিকা আছে, তন্মধ্যে শর্টকাট কোনটা? মাশাআল্লাহ, শর্টকাট রাস্তা চিনে দেখি, একেবারে শর্টকাট, এটা জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা, সৃষ্টিয়া আবেরিয়া। এই যে 126টা আছে, এই 126টার বিভিন্ন রকমের আপনার তরিকার, এক এক তরিকার এক এক আবাদত বন্দেগী নির্দিষ্ট করা আছে, জিকির আজকার নির্দিষ্ট করা আছে, দরুদ নির্দিষ্ট করা আছে, এইগুলো যেগুলোর অধিকাংশ কোরআনে কারিমেও নাই, আল্লাহর কিতাবেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতেও নাই। জিজ্ঞাসা করলে ভাই এগুলো কোথায় আছে, কয় তরিকায় আছে? আমাদের তরিকায় আছে, সিস্তিয়া তরিকা আছে, কাদেরিয়া তরিকা আছে, নকশবন্দিয়া আছে, মোজাদ্দেদিয়া আছে, বিভিন্ন তরিকায় আছে, কিন্তু কিতাবুল্লাহও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায়ও নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে গেলেন যে হেদায়েতের উপরে থাকার মাধ্যম হলো দুইটা, সেটা আল্লাহর কিতাবে থাকতে হবে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাহলে সে দলালার উপরে, গোমরাহির উপরে আছে। তাহলে আপনি যে তরিকায় থাকেন যদি ওই তরিকার আমল কিতাবুল্লাহ না থাকে, সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে না থাকে, আপনি হেদায়েতের উপরে নাই, এটা সুনিশ্চিত। এখন যদি কাউকে জিজ্ঞাসা করেন যে ভাই জোরে জোরে জিকির করা এটা কোথায় আছে, কিতাবুল্লাহ আছে কিনা, কিতাবুল্লাহ কি জোরে জোরে জিকির করার কথা আছে, কে বলেন তো দেখি? জামাতবদ্ধভাবে একজনের নেতৃত্বে জামাতের সাথে জিকির করা এটা আছে? আচ্ছা, কিতাবুল্লাহর মধ্যে কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করার কথা আছে? কিতাবুল্লাহর মধ্যে কি আল্লাহ আল্লাহ জিকির করার কথা আছে? কিতাবুল্লাহর মধ্যে আছে উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, আবার জিকিরের ব্যাপার আছে ওয়াজকুর রাব্বাকা তাদাররুআ ওয়া খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কাউল। তোমরা তোমাদের রবের জিকির করো ফি নাফসিকা, মনে মনে। কিতাবুল্লাহ বলতেছে জিকির করতে হবে কিসে? মনে মনে, খুব অনুনয় বিনয় হয়ে, দুনাল জাহারে মিনাল কাউল, অনুচ্ছস্বরে আওয়াজ করে না, চিৎকার দিয়ে না। কিন্তু আমার তরিকা বলতেছে জিকির আস্তে করলে হবে না, তরিকা বলতেছে লা বলে এদিকে নিবা, ইলা বলে এদিকে টানবা, ইল্লাল্লাহ বলে এদিকে ধাক্কা দিবা, জোরে জোরে আস্তে আস্তে করলে হবে না। তাহলে আমি তরিকার কথা মানবো না কিতাবুল্লাহর কথা মানবো? কিতাবুল্লাহ বলতেছে অনুচ্ছস্বরে আস্তে আস্তে, তরিকা বলতেছে জোরে জোরে, কোনটাকে মানবো? কিন্তু আমাদের অনেক ভাইয়ের সমস্যা হইলো কিতাবুল্লাহ যাই থাকুক, আমার হুজুরে কইছে এমনি করতে হইব এমনি করব, কিতাবুল্লাহর কথা বাদ দিয়ে দেন। আউযুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হুজুরকে রেখে গেছেন না কিতাবুল্লাহ রেখে গেছেন? তাহলে কিতাবুল্লাহর কথা আগে, হুজুরের কথা পরে। হুজুরের কথা যদি কিতাবুল্লাহর সাথে মিলে তাহলে মানব, হুজুরের কথা যদি, পীর সাহেবের কথা যদি কিতাবুল্লাহর সাথে না মিলে তাহলে যত বড় বুজুর্গ আমাকে বলুক আমি সেটা মানতে পারি না। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে উচ্চস্বরে জিকির করা এটা বেদাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। তাহলে যারা জিকির আস্তে আস্তে করে, মনে মনে করে, এরা হলো হানাফি মাযহাবের লোক। আর যারা জিকির জোরে জোরে করে, চিৎকার দি করে, তারা হানাফি মাযহাবের বাইরের লোক, হানাফি মাযহাব থেকে বের হয়ে গেছে। অথচ বাহিরের লোকেরা আজকে হানাফি মাজহাব দখল করে ফেলছে, দখল করে তারা হয়ে গেছে হানাফি। আর যারা আস্তে আস্তে জিকির করে তাদেরকে কয়লা মাজহাবি, এরা হানাফি থেকে বাইরে হয়ে গেছে। অথচ এরাই অরিজিনাল হানাফি। আবু হানিফা রহমতুল্লাহের ফতোয়া এটাই যে জিকির করতে হবে অনুচ্ছ স্বরে আস্তে আস্তে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই আয়াতগুলো দিয়ে দলিল দিচ্ছেন যে জিকির জোরে করা যাবে না। তাহলে আচ্ছা এবার আসেন আপনি যে এই যে জিকির গুলো কিতাবুল্লাহ তো নাই, সুন্নতে নবীর মধ্যে আছে কিনা, নবী সাল্লামের সুন্নতে আছে কিনা। আমরা আজকে 500 বছর ধরে বলতেছি যে ভাই ইল্লাল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির, জোরে জোরে জিকির, এইগুলার বিভিন্ন রকমের দলিল আপনারা দিতেছেন। একটা দলিল হইল যে হুজুরে বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, এই হুজুরের নামের আগে মাওলানা লেখা জায়েজ নাই, এটা হইলো একটা দলিল। আরেকটা দলিল হইল যে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়ামাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, এ তো কোরআনে ইল্লাল্লাহ আছে, কে কয় ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, কোরআনেই তো ইল্লাল্লাহ আছে, আল্লাহ নিজেই তো ইল্লাল্লাহ জিকির করছে, নাউযুবিল্লাহ। কোরআনের আয়াত দিয়ে সাধারণ মানুষকে কি অপব্যাখ্যা দিচ্ছে। আচ্ছা তারপরে কেউ কেউ দলিল দিচ্ছে ইল্লাল ইজখির, নবী সাল্লাম বলছেন মক্কার ঘাস সব কেটে ফেল, সাহাবায়ে কেরাম বলছেন ইল্লাল ইজখির, ইস্কির ঘাস ব্যতীত, কারণ ইস্কির আমাদের উপকারে আসে। এখানে ইল্লাল ইস্কিরের আগের অংশ তো বলেন নাই, ইল্লাল ইস্কির বলছে, সুতরাং ইল্লাল ইস্কির যেহেতু জায়েজ, ইল্লাল্লাহ জায়েজ। এটা হলো দলিলের নমুনা, দলিলের মিসকিন কত বড় মিসকিন যে দলিল খুঁজে পায় না, ইল্লাল ইস্কির দিয়ে ইল্লাল্লাহর দলিল। আবার যিনি দলিল দিচ্ছেন উনি বাংলাদেশের সবচেয়ে বড় মোনাজিরে আজম, আবার মোনাজিরে মিল্লাত, মোনাজিরে মিল্লাতের মোনাজিরে আজমের দলিল এটা যে ইল্লাল ইস্কির আছে হাদিসের মধ্যে, এই জন্য ইল্লাল্লাহ জিকির করা যাবে। আচ্ছা আরেকজন যার লক্ষ লক্ষ মুরিদ, তিনি বলতেছেন আরে বোকা বাংলাও জানো না আরবিও জানো না, যারা ইল্লাল্লাহ জিকির করে না এরা বাংলাও জানে না আরবিও জানে না। বাংলায় তো বাচ্চারে বলতেছে এই তুমি যাও এখান থেকে যাও, বাচ্চা বলতেছে তোমাকে ছাড়া তোমাকে ছাড়া, মাকে বলতেছে তোমাকে ছাড়া, মানে তোমাকে ছাড়া যাবো না, তোকে যাবো না তো বলে নাই তোমাকে ছাড়া। এটা যদি জায়েজ হয় বাংলায় তাহলে ইল্লাল্লাহ জায়েজ হবে না কেন? তা আমি ইউনিভার্সিটিতে গেলে অফিসের অফিসের পিয়ন আসি জিজ্ঞেস করে স্যার চা খাইবেন, আমি কেউ তাহলে তো ইল্লাল্লাহ জিকির করতে হবে, আমি কে খাবো তবে চিনি ছাড়া, চিনি ছাড়া, চিনি ছাড়া করলেও তো ইল্লাল্লাহ জিকিরের দলিল হয়, যে বাচ্চা বাসায় ইল্লাল্লাহর দলিল আছে। এগুলো হলো দলিলের নমুনা, এরকম আরো অসংখ্য দলিল আছে। এখন আমরা 4-5 বছর ধরে বলতেছি ভাই এইসব বাংলাও আমাদের এত শিক্ষার দরকার নাই, গ্রামার আর্টিকেলও দরকার নাই, মুস্তাসনা মুস্তাসনা মেনুও শিখতে চাই না, যতটুকু জানি অল্প স্বল্প জানি এই ব্যবস্থায় থাকি, আমাদেরকে খালি এই দলিলটা দিবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতেন কিনা, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সাহাবায়ে কেরাম করতেন কিনা। আমাদেরকে ব্যাকরণের যুক্তিও দরকার নাই, বালাগাতের যুক্তিও দরকার নাই, বাংলা ব্যাকরণের দলিলও দরকার নাই, এত দলিল তো আমরা চাচ্ছি না, যেহেতু আমরা বাংলাও বুঝি না আরবিও বুঝি না। তবে একটা জিনিস বুঝি যে আমার রাসূল করছেন কিনা, আমার সাহাবীরা করছেন কিনা, এটা তো বুঝি। কি বলেন, এটা বুঝেন না? আর কিছু বুঝি না বুঝি, এটা বুঝি যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা করছেন কিনা, এইভাবে করছেন কিনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আমলটা এইভাবে করছেন কিনা, এটা তো আমরা সবাই বুঝি। তো আমাদেরকে ওই দলিলটা দেখান, এন ডাইরেক্ট বলে না যে এই দলিল তো নাই দেখামো কোথা থেকে। তো যদি সুন্নতে নবীর মধ্যে সাহাবায়ে কেরামের সুন্নার মধ্যে যদি না থাকে, তাহলে যত বড় বুজুর্গ, যত অলিয়া উলিয়া, যত কারামতওয়ালা, যত কাশফওয়ালা বুজুর্গ বলুক, সেই জিকির করা যাবে না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানদণ্ড দিয়ে গেছেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাত নবীহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার মধ্যে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করতে হলে, আল্লাহকে পাইতে হলে কি লাগবে বলেন তো দেখি, আপনারা আল্লাহকে ভালোবাসেন কিনা? আল্লাহকে ভালোবাসেন না কে কে? আল্লাহ রাব্বুল সবাই দেখে ভালোবাসে। আমাদের দেশে আশেকে আল্লাহ, আশেকে রাব্বুল আলামিন খুব পাওয়া যায় না। পাওয়া যায় কি? আশেকে রাসূল, আশেকে আল্লাহ পাওয়া যায় না, বা আশেকে এলাহি পাওয়া যায় না, সব খালি সব জায়গায় কি আশেকে রাসূল। আশেকে মাহবুদের সম্মেলন কোন জায়গায় দেখছেন? আশেকে আল্লাহর সম্মেলন, আশেকে রাব্বুল আলমিনের সম্মেলন নাই। সম্মেলন আছে কি? আশেকে রাসুলদের সম্মেলন আছে। একজন মুমিন আল্লাহ সুবহানাহু তাআলাকে বেশি মহব্বত করে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করে? মহব্বত দুইজনকেই করে, তবে মহব্বত বেশি কার? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে সরাসরি বলছেন যারা ইমানদার তারা সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহ সুবহানাহু তাআলাকে, আল্লাহকে। আল্লাহর মহব্বত আগে, আগে খালেকের মহব্বত, তারপরে মাখলুকের মহব্বত। খালেকের বাদ দিয়ে মাখলুকের মহব্বত করা যায় না। আচ্ছা, আল্লাহ সুবহানাহু তাআলাকে মহব্বত করতে হলে কি করতে হয়? সুন্নতের ইত্তেবা করতে হয়। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে সুন্দর করে দুনিয়াবাসীকে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল দুনিয়ার মানুষদেরকে এই বিষয়টি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও। ভালোবাসতে তো সবাই চায়, আপনারা সবাই চান না? কেমনে ভালোবাসবো? ভালোবাসার তো তরিকা জানতে হবে, পদ্ধতি জানতে হবে, না জানে ভালোবাসলে তো হবে না। মা বাবাকে অনেক ভালোবাসি, মহব্বত করি, তাই বলে কি মা বাবার কাছে সবসময় যাওয়া যাবে? তিন সময় যাওয়ার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে নিষেধ করে দিতে না, যে তিনটা সময় যাওয়া যাবে না মা বাবার কাছেও। তো মা বাবারা তো মহব্বত করি, যদি বলি যে আমি আমার মা বাবারে মহব্বত করি, হ্যাঁ আমার মা বাবার কাছে যাবো না কেন? মহব্বত করেন ভালো কথা, কিন্তু মহব্বতের একটা সীমারেখা আছে, মহব্বত ইচ্ছা মতো করা যায় না। আচ্ছা, মা বাবারে মহব্বত করি, তাই বলে কি মা বাবার শরীরের যে কোনো জায়গায় আপনি হাত দিতে পারবেন? তো বলো অসুবিধা কি? আমার মা বাবা আমার জন্য মনে হয় এমনি হাত দিবো, তোমার অসুবিধা কি? বলা যাবে না আমার মা বাবা আমি মহব্বত করি। মহব্বতের একটা সীমারেখা আছে, কিন্তু আজকের সীমারেখা থাকে না। তো আমাদের দেশে বর্তমানে মহব্বত উঠে গেছে, এখন হচ্ছে আজকের যুগ, আজকের জমানা। এসকোয়ার মহব্বতে কিন্তু বেশ কম আছে, এটা বুঝেন নে, এটা বুঝেন। আমরা আমাদের মাকে প্রেম করি, মায়ের সাথে না ভালোবাসি? তাহলে বোঝা যায় প্রেম আর ভালোবাসা দুটা এক জিনিস না। তো মহব্বত আর এস্ক, মহব্বত হলো ভালোবাসা, এস্ক হলো প্রেম, দুটা এক জিনিস না। আমরা আমাদের বোনকে ভালোবাসি, বোনের সাথে প্রেম করি না, স্ত্রীকে ভালোবাসি প্রেমও করি, কি বলেন? তাহলে দুটা এক জিনিস না। তাহলে আপনি আল্লাহ আর আল্লাহ রাসূলকে কি করবেন, প্রেম করবেন না ভালোবাসবেন? ভালোবাসতে হবে, কিন্তু আমাদের দেশে ভালোবাসে না, কয় আল্লাহ রসুলের সাথে প্রেম করি। অনেকে গান গায়, কয় রসুলের সামনে প্রেম খেলা খেলে, গান গায় মাহফিলের মধ্যে, গায় না? হ্যাঁ, রসুলের সামনে গান আর গান, রসুলের আশেক, রসুলের সাথে প্রেম খেলা খেলে, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো প্রেম খেলা খেলা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম খেলা যাবে না। মহব্বত, কোরআন এবং সুন্নায় যতগুলো শব্দ আসছে সব জায়গায় মহব্বত আসছে, কোন জায়গায় এস্ক শব্দ আসে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করতে হবে, মহব্বতটার নমুনা হলো ফাত্তাবিউনি, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে যদি সুন্নতের ইত্তেবা করেন, সুন্নতের অনুসরণ করেন, তাহলে আল্লাহ পাক দুইটা পুরস্কার দিবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মহব্বত করবেন, সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে যেমন ভালোবাসবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন, সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে আপনাকে ভালোবাসে ফেলান, আর কোনো সমস্যা আছে দুনিয়া আখেরাতে? আল্লাহ আকবার। আল্লাহ যদি আমাদেরকে মহব্বত করেন, আমরা যদি আল্লাহকে মহব্বত করি, দুই দিকের মহব্বত যদি একত্রিত হয়ে যায়, তো ওই লোকের আর দুনিয়া আখেরাত কোনো কিছুর কোনো ভয় নাই, ঝামেলা নাই, কিচ্ছু নাই, মানে সব পাই গেছেন। মহব্বত দুই দিক থেকে, একদিক থেকে আমরা করবো, আর একদিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে। যেমন সাহাবায়ে কেরামদের রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, সুবহানাল্লাহ। দুই দিক থেকে সন্তুষ্টি, ঠিক মহব্বত তো দুই দিক থেকে হয়ে যাবে। মাঝখানে যোগসূত্র হলো কি? ফাত্তাবিউনি। যোগসূত্রটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসরণ। আরো একটা পুরস্কার দিবেন আল্লাহ পাক, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহান তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ যদি কিয়ামতের দিন ডাকে বলে এই আব্দুর রহমান আব্দুল্লাহ এদিকে আসো, তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ, গুনাহ মাফ করে দেওয়ার পর আল্লাহ যদি জান্নাতও না দেয় তাও কোনো সমস্যা আছে? কারণ জাহান্নামে যাওয়ার দত্তমান নাই, জাহান্নামে তো আর যাওয়া লাগবে না। তো জাহান্নাম থেকে বাঁচতে পারলেই তো হইল, জাহান্নাম থেকে বাঁচলাম। জান্নাতের যদি বারান্দাও বসায় রাখে অসুবিধা আছে, জান্নাতের আশেপাশে যদি বসায় রাখে তাও অসুবিধা আছে? তাও কোনো অসুবিধা নাই, দরকার হলে জাহান্নাম থেকে বাঁচা। আর জাহান্নাম থেকে বাঁচতে হলে গুনাহ মাফ হইতে হবে। তাহলে একটা জিনিস এমন জিনিস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মহব্বতের যোগসূত্র স্থাপন হয়, আবার জান্নাতে যাওয়ার রাস্তা সুগম হয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তির রাস্তা সুগম হয়ে যায়, সেটা হলো ফাত্তাবিউনি, নবী সাল্লামের সুন্নতের অনুসরণ, সুন্নতের অনুকরণ। তাহলে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল করতে হবে কার মত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেভাবে করতেন। সাহাবীদেরকে কেন যোগ করব? কারণ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি প্র্যাকটিক্যাল শিখছেন, নামাজ শিখছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি, তারপরে সমস্ত ইবাদত বন্দেগি আমাল ইমান সমস্ত কিছু আকীদা সব তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি শিখছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকেও সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন, তোমাদের উপরে কর্তব্য হলো আমার সুন্নতকে শক্ত করে ধরবা, আর আমার খোলাফায়ে রাশেদিন হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নতকেও শক্ত করে ধরবা। এই জন্য আমি সবসময় একটা থিওরি দিই আমাদের ভাইদেরকে বোনদেরকে সবসময়, যে আপনাকে আমাকে যত তরিকার যত আমল আছে এগুলো সব আপনি ঘরে বসে নিজে মাপে ফেলবেন। বীজগণিতের সূত্র যদি আপনি জানেন, একটা সূত্র জানলে কয়েকশো অঙ্ক আপনি ঘরে বসে একা একা করে ফেলতে পারবেন, কিন্তু আগে সূত্রটা জানতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানতে হবে। আপনারা যারা স্কুলে পড়ছেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছেন না, তারপরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছেন না, এই সূত্রগুলো জানলে আপনি ঘরে বসে অঙ্ক সব করে ফেলতে পারবেন। সূত্র ছাড়া যদি অঙ্ক করা শুরু করেন বীজগণিতের, তো সারা রাত করবেন অঙ্ক একটাও মিলাইতে পারবেন না। এজন্য আগে সূত্রগুলো জেনে নিতে হবে। আপনি যে কোনো একটা ইবাদতকে ঘরে বসে ঠিক করে ফেলবেন, আমার এই ইবাদতটা কি সুন্নত হচ্ছে না বেদাত হচ্ছে, এটা মাপবেন কিভাবে, অঙ্কটা করবেন কিভাবে? এই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর, খোলাফায়ে রাশেদিনের 30 বছর, কয় বছর হয়েছে মাশাআল্লাহ, অঙ্কে তো খুব ভালো সবাই, হ্যাঁ অঙ্কে মনে হয় সবাই ভালো নাম্বার পাইছেন। তাহলে 30 বছর আর 23 বছর, 53 বছর। সুতরাং এই 53 বছরে যেগুলো ইবাদত ছিল সেগুলো সুন্নত, 53 বছর পরে যেগুলো ইবাদতের নামে আগাছা ঢুকছে এগুলোর নাম বেদাত। এবার আপনি ঘরে বসে বসে ঠিক করে ফেলান, এই যে জিকির করতেছি কোন জিকির 53 বছরে ছিল, কোন জিকির 53 বছরে ছিল না, যেগুলো 53 বছর পরে আসছে এগুলো মাইনাস, 53 বছর আগে যেগুলো এগুলো থাকবে আমার আমলে, এটাই সুন্নতার বেদাত। 53 বছরে যদি সাহাবায়ে কেরাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে তাহলে এটা করবো আমরা, এটা সুন্নত, আর 53 বছরে যদি না করে এটা বাদ, এটা পরে ঢুকছে, এটা আগাছা উঠছে, এটা কোনো একদিক থেকে এসে বেজাল ঢুকে গেছে, এটা অরিজিনাল দিন না। দরুদ যেটা 53 বছরে দরুদ ছিল এটা কেয়ামত পর্যন্ত দরুদ, কারণ দরুদও একটা ইবাদত, ইবাদত নিজের ইচ্ছা মতো করা যায় না। এজন্য আপনি কি শেখ সাদের কবিতারে দরুদ বানাতে পারবেন না? আমাদের দেশে মহব্বতের সুরে পড়ে, ওয়াজ মাহফিলের শুরুতে বক্তারা বলে সকলে মহব্বতের সুরে পড়েন, বালাগাল উলা বিকামালিহি, এটা কি দরুদ? এটা কি কবিতা? কবিতা এক জিনিস, দরুদ আরেক জিনিস, কোথায় আর কোথায়? কবিতা এনে দরুদ বানানো হয়েছে, এটা 53 বছরে ছিল? ছিল না। দরুদে নারিয়া শুনছেন? নারিয়া আগুনের মতো কাজ করে, দরুদে নারিয়া নামে দিছে, দরুদে নারিয়া আগুনের দরুদ, আগুনের মতো কাজ করে। এই দরুদে নারিয়া যদি 53 বছরে থাকে তাহলে আমরা অপটম অসুবিধা নেই, 53 বছরে না থাকলে এটা যত আগুনের মতো কাজ করুক আমার তো আগুন দরকার নাই, আমার ঠান্ডা দরকার, ঠান্ডা দরদ দরকার, আগুনের দরদ দরকার নেই। যেই দরদ 53 বছরে ছিল না, এটা দেখতে যত সুন্দর হোক, দেখতে যত ভালো লাগুক, দেখতে যাই হোক, কিন্তু এটা সুন্নত হবে না, এটা হবে কি বেদাত। এই জায়গায় খেয়াল রাখতে হবে, বেদাত আর সুন্নতের সম্পর্ক হলো কিসের সাথে? এবাদতের সাথে, এবাদতের উপকরণের সাথে বেদাত আর সুন্নতের সম্পর্ক না। আমাদের দেশটা হলো বেদাতের লীলাভূমি, বেদাতের প্রজনন কেন্দ্র, উর্বর ভূমি। আম এক এক এলাকায় আম বেশি হয় না, রাজশাহী এলাকার আম, তারপরে সাতক্ষীরার আম, অনেক জায়গা আছে বাংলাদেশ, সব জায়গায় কিন্তু এত আম হয় না। এরকম বেদাত সব জায়গায় উৎপাদন কম হয়। কোনো জায়গা আছে একটু বেদাতের জন্য উর্বর এলাকা, কোনো এলাকা আছে অনুর্বর এলাকা, কোনো এলাকায় বেদাত বেশি জন্মায়, কোনো এলাকা কম জন্মায়। আমাদের দেশের নতুন নতুন সব প্রতি বছর নতুন নতুন বেদাত জন্মায়, এটার বেদাতের খুব উর্বর এলাকা। তো এখানে আপনার যখন আপনি বেদাতের কথা বলবেন, অনেকে টিটকারি করে, কেউ আসি কয় আরে মিয়া বেদাত এক দাঁত আর বেদাত, দাঁত নাই থাকলে বেদাত, বেদাত মানে দাঁত নাই, ঠাট্টা করে মানে বেদাত কিছু না। অথচ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বেদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, বেদাতের পরিণাম জাহান্নাম। কিন্তু ওরা হাসে, ঠাট্টা মশকারি করে, মানে বেদাত কিচ্ছু না। আর যদি সর্বশেষ বেদাত মানেও কয় না, এটা বেদাতে হাসানা। এখন আপনি ওখানে যা জিজ্ঞাসা করেন, ভাই সব তো বেদাতে হাসানা, তো বেদাতে সাইয়া কোনটা? একটা বেদাত বাহির করে দেখান তো, দেখবেন যে বাংলাদেশের কোন তারা বেদাত খুঁজে পায় না, বেদাত পাবে না, কারণ সব তো হাসানা, তো বেদাতে সাইয়া কই পাইব? সব তো বেদাতে হাসানা হয়ে গেছে। তা তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলছেন বেদাতের কথা, বেদাত পৃথিবীতে নাই, কেউ খুঁজে বের করতে পারবে না বাংলাদেশে, কারণ সব তো বেদাতে হাসানা হয়ে গেছে। তাহলে বেদাতের সম্পর্ক হলো এবাদতের সাথে, বেদাতের সম্পর্ক এবাদতের উপকরণের সাথে না। কেউ কেউ আসে ঠাট্টা করে কয় কয় রে মিয়া এই যে এসি মসজিদে নামাজ পড়েন এগুলো বেদাত। হ্যাঁ, আরে মিয়া রাসূলের যুগে বাংলা বুখারি ছিল নি, বুখারি বাংলা পড়েন যে এটাও তো বেদাত। কয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআন শরীফে কি হরকত ছিল নি, জেজ্জবত ছিল নি, এগুলো যে পড়েন এটাও বেদাত। মানে কোথায় আর কোথায়? বেদাতের সম্পর্ক হলো এবাদতের সাথে, বেদাতের সম্পর্ক তো কোনো এবাদতের উপকরণের সাথে বেদাতের সম্পর্ক না। আপনি মসজিদ এখন এসির যুগ হয়েছে, এসি লাগাইছেন, কিছুদিন পরে আরো অনেক কিছুর যুগ আসবে, কেয়ামতের আগে আরো উন্নত লাগাইবেন, আরো কিছু লাগাইবেন, এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক? সম্পর্ক হলো জুমার নামাজ এখনো দুই রাকাত, যত এসি লাগুক আর যাই লাগুক তখনও থাকবো দুই রাকাত। যদি বলেন যে আগে কাঁচা মসজিদ ছিল তখন পড়ছি দুই রেখাত, এখন এসি মসজিদ আসেন সবাই চার রেখাত পড়ি জুমা, কারণ মসজিদও উন্নত হয়েছে, তার আমল বাড়তে হবে না, আমল বাড়ানো যাইব। এই জায়গায় সুন্নত আর বেদাতের সম্পর্ক আমার এবাদতের সাথে, কিন্তু এবাদতের জন্য যা বানাইছি এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক? এই সূত্র ভালো করে জানতে হবে, না হয় আপনার এই বেদাতের কথা কইলেই এলাকায় কবে যে আরে মিয়া তুমিও বেদাত, তুমি রাসূলের যুগে ছিলেন? রাসূলের যুগে না থাকলে সব বেদাত না, ওই জিনিসটা এবাদত হইতে হবে। এবাদতের বাহিরের জিনিসের সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। আবার আপনাকে কেউ কেউ বলবে যে আয় মিয়া এটা যে বেদাত দলিল দেখাও, এ কথা শুনছেন নেই, এটা যে করা যাবে না কই পাইছো দেখাও। তা আমি এই জন্য সবাই বলি যে আপনারা বলবেন যে আমি এক জায়গায় গেলাম, ধরেন এই যে দাল্লা ক্যাম্পে আসছি বা এক আলফাহাত ক্যাম্পে আসছি, আসার পরে এখানে যে বাড়িগুলো আছে, আমি বললাম যে ভাই এই বাড়িগুলো কিন্তু আমার না, এগুলা কার মালিকানা? কার? কোম্পানির। কোম্পানির যেহেতু মালিকানা, কোম্পানির কাছে দলিল আছে, কাগজপত্র আছে, আছে না? আমি এসছি এখানে মেহমান, এগুলার কোনো আমি মালিকও না কিছু না, তা আমার কাছে কি কাগজপত্র আছে? তা আমি বললাম যে ভাই এগুলা বাড়ি, যে বাড়ি এগুলা দেখছেন এই ঘর বাড়ি, এগুলো কিন্তু আমার না। আপনারা সবাই মিলে আমারও ধরলেন এই বাড়িগুলো যে আপনার না, দলিল দেখাই যান। এখন আমি দলিল কোথা থেকে দেখাবো? দলিল নাই বলে তো বাড়িগুলো আমার না, দলিল থাকলে তো বাড়িগুলো বলতাম যে আমার। তো বেদাত হলো বেদাতের দলিল নাই বলেই তো এটা বেদাত, দলিল থাকলে তো এটা আর বেদাত হইতো না, এটা সুন্নত হয়ে যেত। কথাটা বুঝতে পারছেন? দলিল থাকলে তো এটা আর বেদাতে বলতাম না, এটা তো সুন্নতেই, দলিল নাই বলেই তো এটা বেদাত। আর দলিল যেহেতু আপনি সুন্নত বলতেছেন, দলিল দেখাইবেন আপনি, আমি বেদাত বলতেছি, বেদাতের জন্য কোনো দলিল দেখানো লাগবে না, দলিল দেখাইবেন সুন্নতের জন্য, বেদাতের জন্য কোনো দলিল লাগে না। দলিল নাই বলে এটা বেদাত, দলিল নাই আমি দেখাবো কোথায়, থাকলে না দলিল দেখাইতে, আমার দলিল দেখাইতে পারলে কি এটা বেদাত হইতো না, এটা তো সুন্নত হয়ে যেত। এটা দেখবেন আপনাদেরকে ধরব যে আরে মিয়া বলেন এটা যে বেদাত দেখান, এক ইমাম সাহেব ফতোয়া দিচ্ছেন মুসল্লিদেরকে, কয় মিয়া আমার নামাজের সাথে যদি তোমাদের নামাজ না মিলে কারো নামাজ হবে না, আমি যেখানে হাত বাঁধি এখানে হাত বাঁধতে হইব, আমি যেমনে রুকু করি এমনি রুকু করতে হবো, আমি যা করি তা আমার বিপরীত করলে তোমাদের নামাজ সব শেষ। এখন অনেকে বিপদে পড়ে গেছে, কয় ইমাম সাহেব তো আমিন বলে আসতে, এখন আমি বলি জোরে, ইমাম সাহেব রাবলি এদিন করে না, আমি তো রাবলি এদিন করি, ইমাম সাহেব তো যা যা করে সব তো মিলে না, তাহলে তো নামাজ শেষ। আচ্ছা ইমাম সাহেবের এবার আমি বল আমার কাছে ফোন করতে ভাইয়েরা যে ভাই এই অবস্থা আমাদের নামাজ তো বরবাদ, তা আমি বললাম যে ওই ইমাম সাহেবকে আপনারা আর একটা প্রশ্ন করেন, বলেন যে ইমাম সাহেব যে হজে গেছে 40 দিন মক্কা মদিনা নামাজ পড়ছে, মক্কা মদিনার ইমামের সাথে উনার নামাজ মিলছিল কিনা 40 দিন, কারণ মক্কা মদিনার ইমামেরা রাফল ইয়াদান করছে উনি করছে কিনা, মক্কা মদিনার ইমামেরা 40 দিন উনি যে নামাজ পড়ছে আমিন জোরে বলছে, উনি জোরে বলছে না আসতে বলছে, তো উনি যদি 40 দিন ইমামের সাথে না মিলে উনার নামাজ হয় তাহলে বাংলাদেশে উনার পিছনে মুসল্লির নামাজ হবে না কেন, এবার আর কিছু বলতে পারে না। আচ্ছা কয়দিন আগে আবার আরেক ঝামেলা লাগাইছে, কয় যে আপনি যদি শাফি মাজহাবের হন হাম্বলি মাজহাবের সব মাসালা হাম্বলি মাজহাবের হইতে হইব, অন্য মাজহাবের যদি একটা আমল করেন আপনার সব বরবাদ। আচ্ছা তো এবার কয়দিন ভাইরা তো অনেকে বিপদে পড়ে গেছে, আসলে একটা আমল যদি বাইরের হয় সব করে হানাফি, একটা যদি আবার শাফি মাজহাবের হয় একটা হাম্বলি মাজহাবের হয় তাহলে তো বিপদ। আমি বললাম যে ওনা যে ইমাম সাহেব ফতোয়া দিচ্ছেন মুফতি সাহেব ওনাকে জিজ্ঞাসা করেন উনি যে হজে গেছিলেন 40 দিন আসরের নামাজ কোন ওয়াক্তে পড়ছেন, এখানে যে আসরের নামাজ হয় এটা কি হানাফি মাজহাবের আসরের ওয়াক্ত, হানাফি মাজহাবের আসরের ওয়াক্ত তো তখন হয় না, তাহলে উনি হানাফি মাজহাবের মানুষ আমল করছে অন্য মাজহাবের শাফি মাজহাবের হাম্বলি মাজহাবের আমল করছে না, তো 40 দিন উনি অন্য মাজহাবের আমল করার পরেও উনার ইমান আমল সব ঠিক আছে, তাহলে বাংলাদেশে আপনি অন্য মাঝহাবের দুই একটা আমল করলে আপনার ইমান আমলের বরবাদ হবে কেন, আগে ওনারটা ঠিক করতে হবে, তো ওনারটা ঠিক থাকলে না তারপরে আপনারটা ঠিক আছে না, তা যদি গন্ডগোল হয় ওনারটাই তো আগে গন্ডগোল হয়ে গেছে, উনি তো 40 দিন আসরের নামাজ পড়ছে ওনার আসরের নামাজে হয়নি, কারণ উনি হানাফি মাঝহাবের লোক হানাফি মাঝহাবের ওয়াক্তই হয়নি। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, সংক্ষেপে যে কথাগুলো বললাম সেটা হলো আমাদেরকে সুন্নতের এতবা করতে হবে, সুন্নতের অনুসরণ করতে হবে, বেদাত থাকতে হবে, কারণ বেদাত গোমরাহি বেদাতের পরিণতি জাহান্নাম, আর আমাদের দেশে এটা খুব সূক্ষ্মভাবে সুন্নত আর বেদাতটা সূক্ষ্মভাবে বুঝতে হবে, সূক্ষ্মভাবে দাওয়াত দিতে হবে, সূক্ষ্মভাবে এটাকে আপনি দাওয়াত না দিলে বেদাত কোনটা সুন্নত কোনটা এটা বের করে খুঁজে বের করা অনেক কঠিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের এতবা করার বেদাত মুক্ত সুন্নতে আমল করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি ইনশাআল্লাহ আজান সালাত কতক্ষণ একটু পরে, জি আজানের পরে ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা আজানের আগে আমরা সুন্নতের উপরে বেদাতের উপরে আলোচনা করতেছিলাম, তো একামত পর্যন্ত আর অল্প সময় বাকি আছে, এই সময় আমরা সুন্নতের উপরে আরেকটু কথা বলবো। আমরা আসলে বাংলাদেশে আমরা যে সুন্নতের দাওয়াত তাওহীদের দাওয়াত দিই, আমরা কোনো আলেম ওলামার বিরুদ্ধে কোনো দাওয়াত দিই না, প্রত্যেক আলেম ওলামাকে আমরা সম্মান করি মহব্বত করি, কোনো পীর সাহেবের বিরুদ্ধেও কিন্তু আমাদের দাওয়াত না, কোনো দলের বিরুদ্ধেও আমাদের দাওয়াত না, আমাদের দাওয়াত হলো শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে, আমরা বিরোধী শিরকের আমরা বিরোধী বেদাতের, আর আমরা পক্ষে তাওহীদের এবং সুন্নতের। সুতরাং কারো সাথে কোনো ব্যক্তির সাথে কোনো দলের সাথে কোনো মতের সাথে কোনো আলেম ওলামার সাথে আমাদের কোনো বিরোধ নাই, আমরা চাই আমাদের দেশে শান্তিপূর্ণ সহাবস্থান, বিভিন্ন ধর্মের মানুষ যেমন বাংলাদেশে শান্তিপূর্ণভাবে থাকবে আবার মুসলিমদের মধ্যেও বিভিন্ন চিন্তা চেতনার ভাইয়েরা সবাই শান্তিপূর্ণ অবস্থান করবে, এজন্য কাউকে গালি গালাজ করা কারো বিরুদ্ধে অপপ্রচার করা বিভিন্ন রকমের সমাজে ফেতনা ফাসাদ সৃষ্টি করা এটাও আমাদের দাওয়াতের সালাফে সালেহীনের সালাফদের দাওয়াতের মানহাজের খেলাফ। আমরা চাই শান্তিপূর্ণ দাওয়াত, কোরআন এবং সুন্নার কথা আমরা বলে যাব, এবং যিনি যেই মতের আছেন তিনি তার মতের কোরআন সুন্নার কথা বলে যাবে। সাধারণ মানুষ যার মধ্যে সাধারণ অল্প বিবেকও আছে তিনি শুনলেই বুঝতে পারবেন কোনটা হক কোনটা হক না, কোনটা ঠিক কোনটা বেঠিক, এটা বোঝা একেবারে সহজ। তবে আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে হবে। হেদায়েত কামনা না করলে, আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি হেদায়েত না দেন তাহলে বোঝাটা জিনিসটা এত সহজ নয়। এই জন্য সুন্নতের অনুসরণের ক্ষেত্রে আপনার আবেগকে কন্ট্রোল করতে হবে। অতি আবেগ যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু আপনার সমস্যা। অতি আবেগ থেকেই তো একটু পরে চলা, অতি আবেগের কারণে শিরিকের উৎপত্তি হয়, অতি আবেগের কারণে বেদাতের উৎপত্তি হয়। এই জন্য ইবাদতের ক্ষেত্রে অতি আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের বাংলা ভাষাভাষী বাইদের বড় সমস্যা অতি আবেগ থেকে শেরেক হয়ে যায়, অতি আবেগ থেকে বেদাত হয়ে যায়। বেশি মহব্বত, বেশি এশক, বেশি প্রেম, এই বেশি প্রেম বেশি ভালোবাসা, আশেকে রাসুল হইতে গিয়ে এত বেশি আশেকে রাসুল, এই আশেকে রাসুল হইতে হইতে শেরেক করে বসে থাকে। নবী সাল্লামের মহব্বতকে অতি বেশি করতে যায়, অতিরঞ্জিত করতে গিয়ে দেখা যায় যে শেরেক করে বসে আছে, বেদাত করে বসে আছে। এই জন্য নবী সাল্লামের একটি হাদিস আছে, সহি হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমুল ফাতহের বছর অর্থাৎ মক্কা বিজয়ের বছর যখন নবী সাল্লাম মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছিলেন, মক্কা বিজয় হয়েছে কি মাসে বলেন তো দেখি? রমাদান মাসে নবী সাল্লাম মক্কা থেকে মদিনা থেকে মক্কায় গেলেন অষ্টম হিজরিতে। কোরা আল গামিম নামক একটি জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছলেন। পৌঁছার পরে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে, সাহাবায়ে কেরামদের সামনে একেবারে ভালো করে পানি পান করলেন, সবাইকে দেখায় পানি পান করার উদ্দেশ্য হল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সিয়াম ভেঙে ফেলেছেন বাকিরাও সবাই সিয়াম ভেঙে ফেলবেন, কিন্তু কিছু সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও একটু বেশি বুজুর্গি দেখাইতে গিয়ে সিয়াম ভাঙ্গে নেই, তারা রোজা রেখে দিচ্ছেন, সিয়াম ভঙ্গ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো যে আপনি সিয়াম ভঙ্গ করে ফেলছেন কিন্তু কিছু সাহাবী এখনো সিয়াম ভাঙ্গে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উলাইকাল উসাত, যে এরা তো আমার নবীর ভালোবাসার কারি হলো না, সুন্নতের এত্তাবাকারী হলো না, এরা নাফরমান, এরা অবাধ্য। তাহলে এখানে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে অনুসরণ না করার কারণে এবং অতি আবেগ দেখাইতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উলাইকাল উসাত, এরা আল্লাহর নাফরমান, এরা আল্লাহর নাফরমান। আমরা অনেকে যত বেদাতের আবিষ্কার করি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি মহব্বতের কারণে, অতি আবেগের কারণে। দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে দরুদগুলো আছে হাদিসের মধ্যে, এই দরুদগুলোকে আমরা যথেষ্ট মনে করি না। আমরা মনে করি এত অল্প দরুদ পড়ি, এগুলা পড়ি মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত, নবী সাল্লামের ভালোবাসা এগুলা মনে হবে না। আরো কিছু দরুদ, আরো কিছু মিলাদ, আরো কিছু আবিষ্কার করা দরকার, কারণ রাসূলের মহব্বত বাড়াইতে হবে। এই মহব্বত বাড়ানোর জন্য এবং নিজের মন গড়া পদ্ধতিতে মহব্বত বাড়াইতে গিয়ে এক একজন এক একটা আবিষ্কার করে, এক একজন এক একটা বানায়, এক একজন এক এক তরিকা তৈরি করে নবী সাল্লামের মহব্বতের জন্য। কিন্তু ওই মূলনীতি যদি আমরা ঠিক রাখতাম, সূত্র ঠিক রাখতাম যে নবী সাল্লামের মহব্বতটা করতে হবে সাহাবায়ে কেরামদের শিখে শিখতে হবে। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহিমকে যেই পদ্ধতিতে যেভাবে মহব্বত করতেন, কেয়ামত পর্যন্ত নবী সাল্লামকে মহব্বত করার ভালোবাসার তরিকা পদ্ধতি হইল ওইটাই। সাহাবায়ে কেরাম থেকে কেউ ইচ্ছা করলেও কেয়ামত পর্যন্ত নবী সাল্লামকে বেশি মহব্বত করতে পারবে না, কিন্তু নিজের পদ্ধতিতে, নিজের গবেষণায়, নিজের মন গড়া অতি আবেগে এই মহব্বত করতে গিয়ে নিজেরা বিভিন্ন রকমের ইবাদত বানায়, বিভিন্ন রকমের দরুদ বানায়। আল্লাহ সুবহান ওয়া তাআলাকে নিজের মন গড়া পদ্ধতিতে অতি আবেগে ভালোবাসতে গিয়ে, এশকে করতে গিয়ে, ওই যে এসকের কথা বললাম না একটু আগে, যে এসকে করতে গেলে সেখানে আর কোনো নিয়ম নীতি থাকে না, কিন্তু মহব্বত করতে গেলে, ভালোবাসতে গেলে সেখানে নিয়ম নীতি থাকতে হয়। তা আমরা যখন মহব্বত থেকে এসকের দিকে চলে গেছি তখন ওই নীতিমালা সব ভেঙে ফেলছি, ভেঙে এখন নিজের নিজেদের পদ্ধতি মতো আমরা আল্লাহকে ভালোবাসা শুরু করছি, নিজেদের পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা শুরু করে দিচ্ছি। কিন্তু আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ পাক বলে দিয়েছেন ফাত্তাবিউনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করলেই আল্লাহকে মহব্বত হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হলে সেটা সাহাবায়ে কেরামের পদ্ধতিতে, সাহাবায়ে কেরাম যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন সেই পদ্ধতিতে, সেই তরিকায় মহব্বত করতে হবে। কিন্তু এই পদ্ধতি আমরা ভুলে গিয়ে নিজেদের পদ্ধতিতে করার কারণে, অতি আবেগের কারণে এই শেরেকার বেদাতের জন্ম। এজন্য আমার সম্মানিত ভাইরা, আমরা সব সময় সুন্নতকে শক্ত করে ধরে রেখে বেদাতগুলো আমাদের জীবন থেকে মাইনাস করতে হবে। প্রথমে নিজের থেকে শুরু করতে হবে যে আমার ভিতরে কি কি বেদাত আছে, কোন কোন আমলগুলো আমার বেদাত, আমার পরিবারে কোনটা কোনটা বেদাত আছে। কিছু বেদাত আছে বাপ দাদাদের আমল থেকে চলে আসতেছে, এগুলো প্রতি বছর আমাদেরকে করতেই হয়, না করলে সমাজ খারাপ মনে করে, বিভিন্ন জন খারাপ মনে করে, দেখা যাবে আমরা সমাজের চাপে পড়ে বিভিন্ন কারণে পড়ে এই বেদাত গুলা করি। প্রতি বছর বাড়িতে যদি মিলাদ পড়ানি না হয়, দেখো এরা বাপ মরে গেছে মা মরে গেছে একটু মিলাদটাও পড়ায় না, বলে না কত কৃপন কত বকিল, একটু টাকা খরচ হবো দেখি মিলাদটাও পড়ায় না, মাঝে মাঝে একটু চল্লিশটা খানা বিভিন্ন রকমের খাওয়া খানা দানাও দেয় না বাড়িতে একটা, টাকা খরচ হবো দেখি। তখন দেখা যায় সমাজের চাপে পড়ে অনেকে এই বেদাত গুলো করে যায়। সমাজের চাপ হোক আর যাই হোক, কিন্তু আমাকে অটল থাকতে হবে কিসের উপরে, সুন্নতের উপরে। সমাজের সাথে মিশে আমি বেদাত করলাম তো কবরে কি সমাজের লোকেরা যাবে আমার সাথে? এই জন্য আমার ভাইয়েরা, এই জন্য সবসময় সুন্নতের উপরে শক্ত হয়ে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দু আলাইহা বিন নাওয়াজিদ, একেবারে দাঁত দিয়ে, মাড়ির দাঁত দিয়ে কামড়াই শক্ত করে ধরে রাখতে হবে সুন্নতকে। এই জন্য আগে ঠিক করতে হবে, বুঝে নিতে হবে কোনটা সুন্নত কোনটা বেদাত। এই জন্য যারা কোরআন সুন্নার দাওয়াত দেন, যারা কোরআন সুন্নার দায়ী, সহি আকিদার দাওয়াত দেন, সহি আমলের দাওয়াত দেন, এ সমস্ত ওলামায়ে কেরামদের সোহবতে থাকবেন। সোহবত মানে আবার আমাদের দেশে সোহবত বানাইতে গিয়ে আপনার পীর মুরিদির আবিষ্কার হয়েছে, বেশি বেশি সোহবতের জন্য, সোহবতের জন্য পাগড়ি ধরে, সোহবতের জন্য সিনা বসিনায় আপনার বিভিন্ন ফয়জ বরকত ফাঁস করে, কয়টা কলমের মাধ্যমে জানে, কিতাবের মাধ্যমে জানে, এটা সিনা সিনা যায়। তা আবার সোহবতের ওই বিকৃত করা যাবে না, সোহবত হলো আপনি ওলামায়ে কেরামদের বক্তব্য সবসময় শুনবেন, হকপন্থী সহি আলেমদের আলোচনা সবসময় শুনবেন, এই শোনা মানে আপনি সোহবতে আছেন। তারপরে কিতাবাদি পড়বেন, বইপত্র পড়বেন, পড়ালেখা করবেন, মানে আপনি তার সোহবতে আছেন। তার অর্থ না যে তার সাথে আপনি ঘিরা বানতে হবে একবারে, হ্যাঁ ঘিরা বান্ধে তার সবক পালন করতে হবে। সবক তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, আপনি কি কি সবক পালন করবেন, দিয়ে গেছেন না? আপনি সকালবেলায় কি কি জিকির করবেন, দুপুরে কি করবেন, আসরের সময় কি করবেন, মাগরিবে কি করবেন, এশায় কি করবেন, রাত্রে ঘুমাইতে গেলে কি করবেন, ঘুম থেকে উঠলে গেলে কি করবেন, এই দৈনন্দিন রুটিন সব সাজেশন সব তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দিয়ে গেছেন। আপনি এই সাজেশন আবার অন্যদের থেকে নতুন করে নিতে যাবেন কেন? এজন্য আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে যে এই বেদাত থেকে আমাকে আপনাকে, আপনার ওই যে তাকের পিছনে যে লেখা থাকে একশো গজ দূরে থাকুন লেখা থাকে না, এই এটা ঠিক করে নেবেন যে বেদাত থেকেও আমি এরকম একশো গজ দূরে থাকবো, বেদাতের ধারে কাছে আমি যাব না, আর আমি যেখানে সুন্নত আছে সেখানে আমি আছি। সুতরাং এই জন্য আমরা সুন্নতের পক্ষে, সুন্নতের দাওয়াত, সুন্নতের প্রসার, আমাদের দেশে সবাই সুন্নতের দাওয়াত দেয়, সবাই কিন্তু দারুস সুন্না, মাদ্রাসার নাম দারুস সুন্না, তারপরে সবার দলের নাম হলো আহলে সুন্নত, সবাই সুন্নতের কথাই বলেন, কিন্তু দেখা যায় যে সুন্নতের কথা বলা হচ্ছে কিন্তু অসংখ্য বেদাত, কারণ ওই যে বেদাতকে তারা সুন্নত বানায় নিচ্ছে, বেদাতকে বেদাতে হাসানা বানায় নিচ্ছে। কিন্তু নবী সরসামের ঘোষণা হলো কুল্লু বেদাতিন দলালা, কুল্লু মানে তো আপনারা সবাই বুঝেন, কুল্লুর মধ্যে ভাগ করা হয় নাই যে এটা ভালো এটা খারাপ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ভাগ করার নাই, সুতরাং আমি আপনি ভাগ করার কে? আর বেদাত তো সুন্দর দেখা যায় বলেই তো মানুষ করে, বেদাত যদি খারাপ দেখা যায় তো কেউ করতেই না। এজন্য আমরা সবাই সুন্নতের উপরে টিকে থাকার, সুন্নতের দায়ী হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সমস্ত বেদাত নিজেরা দূরে থাকবো, সমাজের সবাইকে পরিবার পরিজনকে দূরে রাখার চেষ্টা করবো। আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে সুন্নতের এত্তাবা করার তৌফিক দান করুন, সমস্ত প্রকার শিরিক বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের পরিবার পরিজনকে কবুল ও মঞ্জুর করে নিন, পরিবারের সবাইকে আল্লাহ পাক তাওহীদের উপরে সুন্নতের উপরে দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।